Book 2 77 77 إبداء الأسباب 3 كارون دكانو 3 كارون دكانو 3 لماذا أنت لا تأكل التورتة؟ আপনি কেন কেক খাচ্ছেন না? আপনি কেন কেক খাচ্ছেন না? يجب ان انقص وزني. আমাকে আমার ওজন কমাতে হবে. আমাকে ওজন কমাতে হবে. لا اكلها لاني يجب ان انقص وزني. আমি এটা খাচ্ছি না কারণ আমাকে অবশ্যই আমার ওজন কমাতে হবে। আমি এটা খাচ্ছি না কারণ আমাকে অবশ্যই আমার ওজন কমাতে হবে। لماذا انت لا تشرب البيره؟ আপনি কেন বিয়ার খাচ্ছেন না? আপনি কেন বিয়ার খাচ্ছেন না? ما زال علي ان اسافر. আমাকে গাড়ি চালাতে হবে। আমাকে গাড়ি চালাতে হবে। لا اشربها لاني لا زال علي ان اسافر. আমি বিয়ার খাচ্ছি না কারণ আমাকে গাড়ি চালাতে হবে। আমি বিয়ার খাচ্ছি না কারণ আমাকে গাড়ি চালাতে হবে। لماذا انت لا تشرب القهوه؟ তুমি কেন কফি খাচ্ছ না? তুমি কেন কফি খাচ্ছ না? هي باردة. এটা ঠান্ডা। এটা ঠান্ডা। لا اشربها لانها باردة. আমি কফি খাচ্ছি না কারণ এটা ঠান্ডা। আমি কফি খাচ্ছি না কারণ এটা ঠান্ডা। لماذا لا تشرب الشاي؟ তুমি কেন চা খাচ্ছ না? তুমি কেন চা খাচ্ছ না? ما عندي سكر. আমার কাছে চিনি নেই। আমার কাছে চিনি নেই। لا اشربها لاني ما عندي سكر. আমি চা খাচ্ছি না কারণ আমার কাছে চিনি নেই। আমি চা খাচ্ছি না কারণ আমার কাছে চিনি নেই। لماذا انت لا تشرب الشوربه؟ আপনি কেন স্যুপ খাচ্ছেন না? আপনি কেন স্যুপ খাচ্ছেন না? لم اطلبها. আমি অর্ডার করিনি। আমি অর্ডার করিনি। لا اشربها لاني لم اطلبها. আমি এটা খাচ্ছি না কারণ আমি এটা অর্ডার করিনি। আমি এটা খাচ্ছি না কারণ আমি এটা অর্ডার করিনি। لماذا انت لا تاكل اللحم؟ আপনি কেন মাংস খান না? আপনি কেন মাংস খান না? انا نباتي. আমি একজন নিরামিষ ভোজী। আমি একজন নিরামিষ ভোজী। لا اكله لاني نباتي. আমি এটা খাচ্ছি না কারণ আমি একজন নিরামিষ ভোজী। আমি এটা খাচ্ছি না কারণ আমি একজন নিরামিষ ভোজী।